you. Get loose, everyone, with this Sarpa dance on a beat. Free your body with Kumar Ravi. Move your feet. Yeah. You. Come on, yeah. ओडिया पुओ तमे ओडिया झियो मुगारु आई छि तमे सिटी रे रुह रम जाणी कहु छि तमे भल पाउ छ हेले निच मुह रुटी के कुह कुह टेल मी दैट यू लव बोलो क्या है प्रॉब्लम्स हे बेबी यू आर सैड बट आई नो गॉड जब यू फील अलोन जस्ट कॉल मी टू माय फोन क्या ने मैं तलाश कर सहे হলদিয়া রঙ্গর ড্রেস পিঁধিছে বে মো আগে গলু চালি সজনি তোর খোলা কেশর বাসনারে মু দিবানা হেলি মো মরুভূমি বালিরে তু ফুটি কই ফুল বলি দেলু মারাণ নন্দা মুন্ডে তেল তোর অন্টা নাচকা তোর ওড়িশি নাচ রসবতী বিলাস তো দেহটা কাচ তু সিটি মরা প্রেসর রসিজা সন্তুলা কেতে সিম্পল মডর্ন শকুন্তলা ডেমা ডেমা আখি তোর বডি পুরা সরু তোতে যিয়ে বনেইছি সে বড় মা মারাণ তুমি অলগা প্রকার হইছ মো তুই কেনতা পাইলু এনতা চেহারা খাওছু কে ভিটামিন নাচ মোর সঙ্গে নাগিন রানী মুই বজাউছে বি পকেইলু বজ্র পাত দোহলিলা মন ও ধন তম চাহানি চাহানি নুহ সর্প দংশন পাউচি ভল গাউচি গুণ গর্ব করনি ধ্যান সে শুণ ভালো ভালো ঝিও পিলা পছি পড়ি সেন্তি সবু কালে মতে ভালো পাও সেন্তি অটোগ্রাফ ফটোগ্রাফ রাপ রকান্তি মু আনিলে মো জীবনে নাই আও শান্তি বেড়ে বেড়ে বড়ি যায় উন্মাদনা হেলে পাবলিক প্লেস রে সড়া সবু মন বুঝি পাল না সুরময় তমর সুরিলা কণ্ঠ ভালো লাগে যেবে মতে প্রেম বান্ত হেলে স্টাইলি রে ধরি তমে কারলি নিয়া বুলুছ ডেলি ডেলি দুনিয়া মু কণ করিবি কুহ তম বিনা মিলু নাহি আম্বকু তম খবর কাই চেঞ্জ করুছ এতে ফোন নম্বর যেতে গৌরী সেতে স্টোরি খেল চালে চোরি চোরি বোকা টোকা অযথারে ধরা ধরি মারা মার চপ কাচ ধরি খোঁজে হেলে নাহি দেখা তু হনি সিং র ফ্যান তো ঘরে ওড়িয়া গীত ব্যান ভাই কুমার বি না শুনলে সোদে হেন তেন বইলে আজিকালি মাই পিপিলা গুড়ঙ্গু খালি হিন্দি গীত সরদা হে হও ভাই মানে দি পদ ফটা হিন্দি ছাড়ুছি ধরিব হেলা ওকে অমৃত ভান্ডা খাকি তু জো ফেস করতা হে গ্লো মে ভি হু ওড়িয়া হিরো বল পাউঙ্গা লো বেনিয়া পিলা হুঁ খাতা হুঁ মে ভাতুর মাংস তরকারি ডিগ্রি লেকে উৎকল কা খুঁজতা হুঁ চাকরি সরকারি না কর দেরি বেগি বেগি গাছ কে নিচে আ গাড়ি মে বসা কে মুঝকো দূর কহি লে যা মেরে চৌদ পুরুষ মে কে পে কোই নেই বোলা হে হিন্দি ওড়িয়া খালি জানতা হুঁ মে ইংলিশ মেরি গন্দি কিউকি লাগতা তুঝকো ভাল খালি হিন্দি বালে র্যাপ ইসলিয়ে করতা হুঁ হিপ হপ তু হো জায়ে ট্র্যাপ এই কুমার রবি চলো রে সংস্থা বন্ধ করো চলো চলো চলো কটি যাও 100 100।